আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال سبحانه وتعالى إن الشرك لظلم عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অদ্য 3 জানুয়ারি 2011 2012 ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের আইনতা বাজারে আল্লাহর ঘর মসজিদের সামনে বসে কোরআনুল করিমের এই মাহফিল শোনার তৌফিক দিচ্ছেন, এজন্য সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে ইসলাম ও পীরতন্ত্র, মূলত এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে হয়েছে। আলোচ্য বিষয় থেকেই বোঝা যায় যে ইসলাম পৃথিবীতে এখন একটা চলছে না কয়েকটা চলছে। আমরা প্রথমে ইসলামকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আল্লাহর দেওয়া দিন ইসলাম, আর একটা হচ্ছে মানব রচিত দিন ইসলাম। মানব রচিত দিন ইসলামকে আবার দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে শাসকদের ইসলাম আর একটা হচ্ছে যাজকদের ইসলাম, এক শ্রেণীর পীর এবং আলেমদের তৈরি করা ইসলাম। আল্লাহর দেওয়া ইসলাম কোরআন এবং হাদিস থেকে জানা যায়, আর মানুষের দেওয়া ইসলাম মানব রচিত কিতাবসমূহ থেকে জানা যায়। যুগে যুগে আল্লাহর দেওয়া ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? কথাটা আমার না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগেই উপলব্ধি করতে পেরেছিলেন, ওই যুগেই তিনি বলেছেন, ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দেয়া দিনকে, আল্লাহর দেয়া ইসলামকে দুই পদের মানুষেরা ধ্বংস করেছে। এক প্রকার হচ্ছে আল মুলুকু, শাসক গোষ্ঠী, আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পাঁচটা গোলাম, বিভিন্ন ধর্মের দালাল, এক শ্রেণীর ওলামা যাদেরকে আলেম বলা হয় শাব্দিক অর্থে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় আলেমদের সম্পর্কে সাবধান করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখিরি জামানায় অসংখ্য দাজ্জাল এবং মিথ্যাবাদী বের হবে। বোঝা গেল যে আসল দাজ্জাল বের হওয়ার পূর্বে অসংখ্য নকল দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। এই মিথ্যাবাদী কারা? এরা কোরআন হাদিস পড়া মিথ্যাবাদী, এই দাজ্জাল কোরআন সুন্নাহ হাদিস সম্পর্কে অবগত মিথ্যাবাদী। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, অসংখ্য হাদিস তারা বয়ান করবে, বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিসগুলো তোমরাও কোনোদিন শুনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও শুনে নাই। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন সহিহ হাদিস হতো, তাহলে তোমরাও জানতে, তোমাদের আগের লোকদের থেকেও জানতে, তারাও জানত। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন নাই, এ কারণে তোমরাও শুনো নাই, তোমাদের আগের লোকরাও শুনে নাই, এরা তৈরি করে করে বলে। এখানে বলা হচ্ছে যে তারা হাদিস বয়ান করবে, তাহলে বোঝা গেল যে এরা হাদিস পড়া দাজ্জাল, হাদিস পড়া মিথ্যাবাদী। এই দুই প্রকারের লোকদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া দিন, যার মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া ইসলামের মানে হচ্ছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। এরকম যারা আত্মসমর্পণ করে তারা মুসলিম, তাদের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম হচ্ছে মুসলিমুন। আর আল্লাহর দেওয়া বিধান যারা মানে না তারা কি মুসলিমুন হবে না অন্য কিছু হবে? এবারে আমি দুই দিকে কিছুটা ইঙ্গিত দিয়ে লাস্টের দিকটা আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন সেই দিন বুঝার জন্য একটা কিতাবও দিয়েছেন, সেই কিতাবের নাম কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই মজমুআতুল ফাতাওয়া, তার যে বিশাল কিতাব, 20 খণ্ড কিতাব, আলহামদুলিল্লাহ আমার বাসায় এগুলো আছে, প্রথম খণ্ডে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু এই চক্ষু থাকলেই দেখা যায় না। চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলোর প্রয়োজন। কিসের প্রয়োজন? সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহর গোলামি যে করব সেজন্য আমাদেরকে আর একটা চক্ষু দিয়েছেন, বিবেক বুদ্ধির চক্ষু। কিন্তু এই চোখ দিয়েও দেখতে হলে একটা আলোর প্রয়োজন, সেই আলোর নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে, নূর আলো। আল্লাহ তাআলা বলছেন এই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছে, হচ্ছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা আল্লাহর দেয়া নূরকে, কোরআনুল করিমকে তাদের মুখের ফুৎকার দিয়ে নির্বাপিত করে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিকেরা যদি আল্লাহর নূরকে নিভাতে চায় তা নিভাতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি এবং কোরআনুল করিমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জয় বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধানকে যারা মেনে আল্লাহর গোলামি করে তারাই হচ্ছে মুমিন। তারাই কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি কেমনে করব? এটা কি নিজেদের মন গড়া তৈরি করে করলে চলবে না আল্লাহর হুকুম মতো করতে হবে? আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো। যেই কোনো ইবাদত করতে গেলে দুইটা শর্ত, একটা হচ্ছে প্রথম ইখলাসুন নিয়াত, ইবাদতটাকে শিরিক মুক্ত করতে হবে। কি করতে হবে? কারণ যদি ইবাদত শিরিক মুক্ত না হয় আল্লাহ ওই ইবাদত কবুল করেন না। শিরিক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে আয়াত নাযিল করে দিয়েছেন। এজন্য প্রথম শর্তই হচ্ছে এটা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতির প্রতি একটাই মাত্র আদেশ, তা হচ্ছে তারা যে কোনো ইবাদত করবে মুখলিসিন আলাহুদ্দিন, দ্বীনটাকে খালেস আল্লাহর উদ্দেশ্য করে তারপরে করবে। শিরক যুক্ত ইবাদত আল্লাহ কবুল করবে না। কোরআনে বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আল্লাহ বলছেন যে আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা এই গুনাহ কখনো ক্ষমা করে তাকে জান্নাত দিবেন তা হবে না। এর চেয়ে নিচে এবং এর চেয়ে ছোট যেগুলো সেগুলো আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে জান্নাত দিবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিতে পারেন। কোরআনুল কারীমে সেজন্য আরেক আয়াতে বলা হয়েছে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য আল্লাহ তাআলা ইবাদতের জন্য শর্ত আরোপ করে দিয়েছেন সূরা আনআমের 82 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, শিরিকের সঙ্গে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই কেবলমাত্র রয়েছে নিরাপত্তা, অহুম্মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। বোঝা গেল বর্তমান দুনিয়ায় যে মুসলিমদের করুণ অবস্থা, এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওই মুসলিমদেরকে নিরাপত্তার কথা বলেছেন যারা শিরিক করবে না, আর যারা শিরিক করবে এই মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দেওয়ার কথা বলেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 88 নম্বর আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই বড় বড় নবীরা যারা সারা জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, কঠিন নির্যাতন সহ্য করেছেন, এই সব নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যেত। এরপরে আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন সূরায়ে জুমারের 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনিও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নারু, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, এবং এই জালিমদের জন্য কোনো সাহায্যকারীও খুঁজে পাওয়া যাবে না। মুশরিকদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। এবারে আল্লাহ তাআলা বলছেন যারা মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, তাদের মধ্যে বেশিরভাগ মুশরিক, বেশিরভাগ কি? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়া মা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, ইল্লা, তবে ঈমান আনে, ওয়া হুম মুশরিকুন, তারা শিরিক করা অবস্থায়, শিরিক যুক্ত অবস্থায় ঈমান আনে। তাহলে বেশিরভাগ লোকেরা, ঈমানের দাবি যারা করে তাদের মধ্যেও বেশিরভাগ লোক সম্পর্কে আল্লাহ বলছেন ওরা ঈমান আনে কি অবস্থায়? শিরক যুক্ত অবস্থায়। আমরা দেখাচ্ছি প্রথমে রাষ্ট্রীয় শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন সেই দিনের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার মানেটা কি? এই লা ইলাহার সাক্ষী না দেওয়া পর্যন্ত কেউ ইসলামে প্রবেশ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেজন্য কোরআনে প্রশ্ন করেছেন, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সূরা আনআমের 19 নম্বর আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ তাআলা মাঝখানে অনেকগুলো কথা বলে শেষে বলেছেন, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সেই সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ইলাহুন ওয়াহিদ, এক আল্লাহর সাক্ষী দেওয়া। এরপরে কোরআনুল কারীমের সূরায়ে আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহিদ আল্লাহু কোরআনে একটা সাক্ষী এরকম সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষী? আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ওয়াল ওয়াল মালায়েকাতু, এবং সমস্ত ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন। ওয়াউলুল ইলমে, এবং সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষী? সে সাক্ষী হচ্ছে আন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হালিম, আজিজুল হাকিম, এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। সাক্ষী তো আমরাও দিলাম, সাক্ষী কি না বুঝে দেওয়া যায়? একজন লোক আদালতে গেল, বলল যে আমি খুনের মামলার সাক্ষী। আদালত জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন কে খুন করেছে? বলল, তা তো জানি না। আচ্ছা বলুন কাকে খুন করেছে? তাও জানি না। কি দিয়ে খুন করলো, কেন করলো, এসব কিছুই জানি না। আদালত কি বলবে? বেটা ফাজলামি করার জায়গা আর খুঁজে পাও নাই। পুলিশ দেখে বলবে হয়তো জেলখানায় ঢুকাও, আর নইলে ওকে পাবনা পাগলাগারতে পাঠাও। দুনিয়ার আদালতে যদি বুঝে শুনে সাক্ষী না দিলে শাস্তি পেতে হয়, সাক্ষী দেওয়ার যোগ্যতা নেই বলে বিবেচিত হয়। তাহলে যেই সাক্ষী সঙ্গে আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষী সম্পর্কে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় সাক্ষী, যেই সাক্ষী দেওয়ার পরে একটা লোক ইসলামে প্রবেশ করে, সেই সাক্ষী না বুঝে দিলে চলবে? সেই সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে লা ইলাহার সাক্ষী দিলাম, আল্লাহর বিধান মানবো। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো অনুগত্য চলবে না। লা মাবুদা, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আমি মানি না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা যদি বলেন তাহলে দুই জায়গার থেকে বাধা আসবে। শাসকরা বলবে ভুল বলেছ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। পীর সাহেবরা বলবে সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেব। সমস্ত ক্ষমতার মালিক কে? এটা আমি আন্দাজে বলছি, আমার কাছে বই আছে, এখন বই পড়তে গেলে ভূমিকায় গন্ডগোল লেগে যাবে। একটু পরে শুনেই দিই। এ বইটার নাম বেদে মারিফাত। এ বইটার মধ্যে এক জায়গায় লেখা আছে, কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই। এই বৃদ্ধর মাত্র একটি পুত্র ছিল, তাহাও নিয়েছে, বাকি ছিল একটা নাতি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসে। আল্লাহ ভুল করেছেন, আল্লাহর আন্দাজ নাই। আপনি যখন বলবেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, শাসক গোষ্ঠী বলবে না সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর যাজক গোষ্ঠী লাভবাই হাজির করে বলবে সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেব। বাইরে পীরটা কোনো ভণ্ড পীর নামে খ্যাত যারা তাদের বই না। অস্বীকার যদি করে কেউ যে বইটা ওনাদের না, তাহলে তার থেকে আগে হলফ নেবেন, যদি ওই দরবারের বই হয় তুমি তওবা করবা কিনা দেখবেন, তখন চুপ থাকবে। এই বই যদি তোমাদের দরবারের না হয় তাহলে আমরা তওবা করব, আর যদি তোমাদের দরবারের এই বই হয় এবং এটা ভুল হয় তাহলে তুমি তওবা করবা কিনা। পরিষ্কার লিখে দিয়েছে, খালি এক জায়গায় না, পুরা বইয়ের মধ্যে একটা দুইটা না, আমার কাছে বই আরো অনেকগুলো আছে। দুই জায়গার থেকে বাধা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আবার সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করলো পীর সাহেবদেরকে। পীর সাহেব গাউসুল আজম, গাউস মানে ভাইজান, উদ্ধার করা, বিপদে সাহায্য করা, আজম মানে সবচেয়ে বড়। তাহলে গাউসুল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় বিপদে উদ্ধারকারী, ত্রাণ কর্তা। বিপদের সবচেয়ে বড় ত্রাণ কর্তা কে? আল্লাহ। এবারে পীর সাহেব বলবে না না এটা হয় না, সবচেয়ে বড় ত্রাণ কর্তা হল পীর আল গাউসুল আজম। বইয়ের নাম বিলায়েতে মুতলাকা, এটা আবার হলো মাইজ ভান্ডার দরবার শরীফ, লেখছে খাদেমুল ফুকারা সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারি। উনি লিখে দিয়েছেন গাউসিয়াত বা ত্রাণ কর্তৃত্বে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ওলিকে গাউসুল আজম বলা হয়। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠা এটা লেখা আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলক মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। অতঞ্জিউল মুলক মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। অতুইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো। অতুযিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বেইজ্জত করো। বিয়াদিকাল খাইরু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সমস্ত ক্ষমতা অধিকারী, সমস্ত ক্ষমতার মালিককে। আর এখানে সমস্ত ক্ষমতার মালিককে, এই ব্যাপারে দুই দল, এক শাসক আর যাজক। দুই নম্বরে আপনি যখন বাংলাদেশ সংবিধানের সাথে একই লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর পীরদের মধ্যে দেখাই দিলাম, তাহলে মিল আছে না? এবারে আসুন, দুই নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাত। আমরা যখন প্রথমে একজন মুসলিমকে কি বুঝাই, সহজে বুঝাই যে ভাই জান একটা কারখানা, মনে করি কারখানা 10,000 কর্মচারী কারখানায় কাজ করে, 10,000 কর্মচারীর সামনে বুঝাইয়া দেওয়া হলো যে এই লোকটা হচ্ছে কারখানার মালিক। এই মালিককে যখন চিনতে পারলো, এরপর থেকে কারখানার মালিকেরা, এই কর্মচারী শ্রমিকেরা মালিকের কথা শুনবে কিনা? কারণ মালিকের যা বলে ওইটাই আইন। ঠিক তেমনি ভাবে আপনি যখন বুঝতে পারলেন যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এবারে বিধান চলবে কার? বিধান চলবে কার? সেইখানে আর কার বিধান চলবে? এই বিধানকেও পরিবর্তন করেছে দুই দল মানুষ। কয় দল মানুষে? এক দল মানুষ হলো শাসক, আর এক দল মানুষ হলো যাজক। দুইটাকে আমি বিস্তারিত আলোচনা করছি, একটু খেয়াল করে শুনতে হবে ভাইজান। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, চোরের হাত কাটওয়া সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে ওর হাতটা কেটে ফেলে দাও। আইনটা দিয়েছেন কে? শাসক এসে হাজির, বলল না এই আইন চলবে না, বর্বর আইন, হাত কাটলে লোকটা খাইবে কেমনে, আল্লাহর চেয়ে মায়া বেশি, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া এই চোরের হাত কাটার বিধানটাকে বাতিল করলো, বাতিল করে ক্ষান্ত করে নাই, বিকল্প আইন তৈরি করেছে, আর ওই আইন আমাদেরকে মানতে বাধ্য করে। আজকে যদি আমি এখানে ফতোয়া দিই, চোর ধরা পড়লো হাত কেটে দাও, আপনারা হাত কেটে দিলেন, তারপরে কি আমরা এখানে কেউ থাকতে পারবো? পরের দিন পত্রিকায় উঠবে, টেলিভিশনে প্রচার হবে, বিবিসি বলবে, ভয়েস অফ আমেরিকা বলবে, এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, কি অন্যায় করলো, আল্লাহর আইন দিয়ে চোরের হাত কেটেছে, এটা জঘন্য অন্যায় করেছে। তাহলে বোঝা গেল এই লোকগুলো খালি আল্লাহর আইনটাকে বাতিল করে নাই, বরং আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন মানতে বাধ্য করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, চোরের হাত কাটার বিধান দিলেন কে? আল্লাহ। বাতিল করলো কে? বাতিল করার অধিকার আছে কারো? মুসলিমের হাদিস আপনারা পড়বেন, পড়েছেন অনেকে। মক্কা বিজয়ের পরেই কয়েকদিন পরে একটা চুরির ঘটনা ঘটলো, চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পরের ঘটনা, কাজে কোরআনের আইন অনুযায়ী হাত কাটা যাবে এটা মক্কার লোকেরা বুঝতে পারল, পরামর্শে বসলো কি করে এই আইনটাকে বিকল্প দিকে নেওয়া যায়। সবাই চিন্তা করে আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য কাছে চলে গেল, চিন্তা করলো যে নবীকে বলবে কি, আল্লাহর নবীর প্রিয় নাতি ছিল, আল্লাহ নবীর পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র ছিল উসামা, অনেক প্রিয় নাতি, হিব্বু রাসূলিল্লাহ, যার ছিল খেতাব, আল্লাহ রসুলের প্রিয় নাতি, সবাই গিয়ে তাকে ধরল। তিনি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে। চোরটা কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু বিকল্প বিচার করা যায় কিনা? নামটাও আবার আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম। আল্লাহর নবীর কানে যখন এই শব্দরাত চলে গেল, আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও কুরাইশের নেতারা, মক্কার মুসলমানেরা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চেষ্টায় লেগেছ? ওদের যদি বড় লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা আল্লাহর হুকুম অমান্য করত, চুরি করত, ওরা হাত কাটত না, গরিবরা করলে কাটত, তোমরাও কি সেটা করছ? আল্লাহর বিধানকে বাতিল করতে যাচ্ছ? জেনে রাখো, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই বিধান পরিবর্তন করা, বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে পিছনে রেখে দিয়ে বিকল্প আইন তৈরির অধিকার কাউকে দেওয়া হয় নাই। এরপরে বললেন, আল্লাহি ইন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদ লাও সারাকাত, আজকে কুরাইশ বংশের সম্ভ্রান্ত মেয়ে নয়, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আইন দিলেন কে? বাতিল করলো শাসক। শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা বলছেন, জেনার বিচার ইসলামে হালাল না হারাম? আমাদের দেশের আইনে সরকারকে যদি বেশ্যাখানার পয়সার ভাগ দেওয়া হয়, মানে লাইসেন্স থাকে, তাহলে হালাল, বৈধ। বেশ্যাখানার লাইসেন্স থাকলে কি? বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, খবরদার খবরদার, তোমরা জেনা বিচারের কাছেও যেও না, এটা বড় হারাম, বেহায়া পোনা কাজ। শাসক গোষ্ঠী হাজির হয়ে গেল, বলল, না না, যদি বেশ্যাখানার যদি পতিতালয়ের লাইসেন্স থাকে তাহলে হালাল। একদিকে শাসক আর একদিকে যাজকরা এসে লাভবাহিক বলে হাজির হয়ে গেল যে বেশ্যা যদি হিলা করে তাহলে বৈধ। তালাক দেওয়ার পরে যদি কি করে হিলা আছে, একটা হিলা, হিলা কি ইসলামে আছে নাকি? এটা তৈরি করেছে কারা? একদিকে শাসকেরা বেশ্যাখানার লাইসেন্স দিয়ে জেনাকে হালাল করে দিল, সরকারের খাতায় যাদের লাইসেন্স নাই ওদের জন্য অবৈধ, হারাম, আর লাইসেন্স থাকলে কি? আমাদের যাজকদের খাতায়ও হিলা করলে হালাল, হিলা না করলে কি? ভাইরা আমার, শিয়ারা বলল মোতা করলে হালাল, আর শিয়া ছাড়া অন্য যারা দাবি করে তারা হিলা করলে হালাল হয়ে যায়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিনার বিচারের বিচার দিয়েছেন কোরআনে, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী পুরুষ হোক আর নারী হোক, অবিবাহিত হলে 100 দররা মারো, বিবাহিত হলে ওদের গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুড়ে হত্যা করো। আইনটা দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, শাসক গোষ্ঠী বলল, না না, এটা বরবর বাতিল করে দাও, এটা চলবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ হারাম করেছেন, কোরআনে স্পষ্ট হাত আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম। কোরআনুল করিমের সূরা বাকারার 275 থেকে 79 পর্যন্ত আয়াতগুলো সব সুদ সম্পর্কে, সুদের বিরুদ্ধে। লাস্টের আয়াতটা আমি পড়ছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যখন তোমরা জানতে পেরেছ সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা সুদকে নিষিদ্ধ করে দিয়েছেন, এরপরে তোমরা যত তোমাদের পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো। ফাইল লাম তাফালু, যদি তোমরা আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন না করো, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে খবরদার খবরদার, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ করার জন্য এলান করে দাও। যারা বলেন নাউজ বিল্লাহ, কার সঙ্গে যুদ্ধ? আমার ভাইয়েরা, যদি কারো সুদের কারবার থাকে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করলেন, শাসক গোষ্ঠী এসে দেখলো সুদ ছাড়া চলা যায় না, তারা বলল না এই সুদ হারাম করা চলবে না, লাইসেন্স থাকলে হালাল, লাইসেন্স করলে কি হালাল, সরকারের খাতায় সুদ হারাম আছে কোনটা? এই গ্রামগঞ্জে দেখবেন কিছু লোকে সুদে কারবার করে, 10 টাকা 20 টাকা সুদ নিয়ে টাকা লাগায়, এটা সরকারের খাতায় হারাম, কারণ লাইসেন্স করে নাই, সরকারকে ভাগ দেয় নাই, ঠিক কিনা? আর যদি লাইসেন্স করে সরকারকে ভাগ দেয়, তাহলে ওইখানে সুদের কারবার করা সরকারের খাতায় হালাল বৈধ। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, যত রকম ব্যাংক সবগুলো সুদের কারবার করে কিনা? এদের জন্য হালাল কেমনে হলো? হালাল হলো কি করে? সরকারের থেকে লাইসেন্স নিয়েছে এরা, এই জন্য ওদের জন্য হালাল। ও আমার ভাইয়েরা, সুদ হারাম করলেন আল্লাহ, আর সরকার সেটাকে লাইসেন্স দিয়ে হালাল করছে। যারা আল্লাহর দেওয়া হারাম কৃত বস্তুকে হালাল করে দেয়, তারা মুসলমান থাকবে? মুসলিম না থাকলে কি হবে? এমনি ভাবে কয়টা বলবো? পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, কোরআনুল কারীমের আয়াত পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনে রেখো। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়ে লোকেরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার খবরদার, সেই জাহিলি যুগের উলঙ্গপনা বেহায়াপনা মেয়েদের মতো তোমরা রাস্তায় ঘোরাফেরা করবে না, বেপর্দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পর্যন্ত হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার মেয়েদেরকে, স্ত্রীদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপর জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়, হেজাব ঝুলিয়ে দেয়। হুকুম করেছেন কে? এইটা যদি করো তাহলে তোমার দেশে ব্লিডিং থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, অ্যাসিড মারা হবে না। সব কিছু বন্ধ করার জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো। আমার দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় দিল যে না, পর্দার জন্য বিধান, আ পর্দার জন্য বাধ্য করা যাবে না, ঠিক কিনা? একদিকে শাসক গোষ্ঠী পর্দার বিধানের বাতিল করে দিল, আর সঙ্গে সঙ্গে যাজকরাও হাজির হয়ে গেল, নেত্রীদের সঙ্গে বড় বড় আলেমরা এদেশে বৈঠক করে নাই, খোলামেলা বৈঠক করেছে কিনা? পর্দার বিধান গেল কোথায়? আমি কোন দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না, কারণ দুই দলেই তো বড় বড় আলেমরা আছে, ঠিক কিনা? সুতরাং কোন দলের আমার উপরে ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই। দুই দলের নেত্রী, ওই নেত্রীদের সঙ্গে দেশের বড় বড় আলেমেরা বসে, মনে হচ্ছে যেন বিয়ার আসরে বসেছে। নেত্রীরাও মাশাআল্লাহ মেকআপ করে দামি দামি শাড়ি পরে সুন্দর সেজে গুজে বসে, আর আমাদের বড় বড় মুহাদ্দিস সাহেবরাও যারা হাদিস পড়ায়, বুখারী মুসলিম পড়ায়, তারাও গিয়ে তাদের সামনে সেজে গুজে বসে, ঠিক কিনা? একদিকে পর্দার বিধানকে শাসক গোষ্ঠী বাতিল করল, আর একদিকে যাজক গোষ্ঠী বাতিল করল। মিল আছে কিনা সব দিক দিয়া? মিল আছে, বাতিল করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সম্পত্তি বণ্টনের বিধান নাজিল করেছেন আল্লাহ নিজে, সূরা নিসা চার নম্বর সুরার ১১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, তোমাদের বিধান দিচ্ছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। বিষয়টা আল্লাহ তাআলা এভাবে বলছেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়ে বলছেন, কোন রাসূলের দায়িত্ব দেন নাই, কোন মুফতি মুহাদ্দিসের দায়িত্ব দেন নাই, আল্লাহ পরিষ্কার বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, সম্পত্তি বন্টনের ব্যাপারে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিলেন কে? আল্লাহ। এবারে শাসক আর যাজকরা একমত হয়ে গেছে, শাসকরা বলল না এটা চলবে না, আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, আল্লাহ কি করেছে, নারীদেরকে ঠকিয়েছে, অর্ধেক কেন দিল? যাজকরাও আছে দেখবেন, এই যাজকদের মধ্যে বড় বড় বাংলাদেশে অনেক পীর আছে, তাদের বোনদেরকে তারা হিস্সা দেয় নাই, বোনেরা আদালত করেছে, এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে, এদের শীর্ষ পর্যায়ের পিসামরা আছে যাদের কোটি কোটি টাকার সম্পত্তি। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবারে বিধান দিচ্ছেন, মদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এগুলো হারাম কাজ, শয়তানের কাজ, ও মুমিনরা তোমরা এর থেকে সম্পূর্ণ বিরত হও। হুকুম দিলেন কে? আমার শাসক গোষ্ঠী বলল, মদের যদি লাইসেন্স থাকে, সরকারি মদের কারখানাও আছে ঠিক কিনা? সরকারি ভাবে মদ উৎপন্ন করা হয় কিনা? মদের কারখানা আছে, মদ উৎপন্ন হয়, বড় বড় কারখানা আছে বাংলাদেশে, এরপরে ফাইভ স্টারে মদ বৈধ, সরকারের লাইসেন্স আছে, এই জন্য বৈধ। শাসক গোষ্ঠী বলল, সরকারের যদি লাইসেন্স থাকে তাহলে মদ হালাল, লাইসেন্স না থাকলে হারাম। ঠিক যাজকরা পীর সাহেবরা এসে হাজির হয়ে গেল, বলল দেখো, যদি পীর তোমাকে বলে শরাব দিয়ে যায় নামাজ রঙিন করে, নাপাক শরাব দিয়ে, গরাত পীরে মুগা গুয়াত, যদি তোমার পীর তোমাকে বলে নাপাক শরাব দিয়ে যায় নামাজটা রঙিন করে তাদের নামাজ পড়তে হবে, তাই করো। তাহলে হালাল করলো কয়দল মানুষে, মিল আছে কিনা? পীর সাহেবরাও বলল মদ হালাল, পীর বললে, পীর যদি লাইসেন্স দেয় তাহলে মদ হারাম না বরং হালাল, মদ খাও, খালি মদ খাও না, জেনাও হালাল। আগে রেফারেন্স দিয়ে গেছে না, বইয়ের নাম কি বলে গেছে মনে আছে? আশেক মাসুক, এটা কোনো ছোট মোটো দরবারের বই না, চরমনাই দরবারের বই, এখানেও অনেকগুলো বই আছে ওই একই দরবারে। ও আমার ভাইয়েরা, ওই বইতে পরিষ্কার লিখেছে, একজন ছাত্র যখন প্রশ্ন করেছে আমার বুঝে আসে নাই, তখন পীরসা পকেট থেকে ১,০০০ টাকা দিয়ে বললে, যাও অমুক বেশাখানায় যাও, ওই বেশাখানায় একটা বেশা আছে, ওর রাতের ভিজিট হলো ১,০০০ টাকা, কাজে তুমি ১,০০০ টাকা দিয়ে তার সাথে জেনা করতে যাও। এরপর এক কাহিনী আছে, এই কাহিনী কুহিনী বয়ান করে তারপরে মানুষদেরকে বিভ্রান্ত করে, ওই এসকে আশেক মাসুক বইতে আছে এটা। তাহলে মদ হালাল করলো, একদিকে শাসকরা হালাল করলো লাইসেন্স থাকলে হালাল, আর একদিকে পীরসাহেবরা হালাল করলো লাইসেন্স থাকলে হালাল। খালি হালাল তো না, গাঁজাও খায়, এটাও সেই দরবার না, আরেক দরবার আছে, এটা আবার ভণ্ডপীর নামে খ্যাত যারা তারা গাঁজাও খায়, গাঁজা খায় আর কি দেখে, শয়তান দেখে, তখন বলে কি, এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাঁজা, জলদি করে আজা, গাঁজা খাওয়ার আসর বসে, সিদ্ধি অর্জন করে, নাম কি, খালি কি গাঁজা খায়, এলোকগুলো পঞ্চ রস খায়, কি খায়, না মারে পাত হাসিল হয় না, পঞ্চ রস মানে হলো পীর সাহেবের বীর্য, তারপরে পেশাব পায়খানা, আর ওই পীর সাহেবের বউয়ের হায়েজের রক্ত আর নেফাসের রক্ত, এই পাঁচটা জিনিস মিলাইয়া হালুয়া তৈরি করে খাইলে তাকে পঞ্চরস বলে। আরো আছে ওই যে পর্দার বিধান সরকার বাতিল করেছে, যাজক বাতিল করে দিয়েছে, আসল পর্দা দিলের পর্দা, আরে বাহিরের পর্দা দিয়ে খুলে বাতিনে বাইয়া তারপরে নারী পুরুষ একাত্রে যা করার করে, এরপরে বীজ বের হয় বীজ, এরপরে ওই বীজের মধ্যে আটা ছিটাইয়া দেয়, ওই আটা গোড়াইয়া রুটি বানায়, হালুয়া বানায়, এইটা খায় আর বলে বীজ মে আল্লাহ। আসলে বিসমিল্লাহ না, আসলে কি ওরা বলে, আসলে বিসমিল্লাহর মূল তত্ত্ব হচ্ছে বীজ মে আল্লাহ। পীর সাহেবের বীজ খাইলে আল্লাহকে পাওয়া যায়, আর পীর সাহেবের বীজ না খাইলে আল্লাহকে পাওয়া যায় না, মারিফাত অর্জন হয় না, নাউজুবিল্লাহ। এই জন্য পীরদের দরবারে গেলে দেখবেন যে জোর করে কিছু খাওয়াইতে চায়, ঠিক কিনা? খাওয়াইতে চায় কেন জানেন? কিছু বীজ খাইলে এরপরে সে পীরের ভক্ত না হয়ে উপায় নাই, কারণ শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, ফেরেশতা তার থেকে চলে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন, সব জায়গায় মিলেছে দেখবেন, শাসকরাও একই কাজ করেছে। শাসকরাও বলল আল্লাহর ক্ষমতা নাই, এসব চলবে না, সব ক্ষমতার মালিক জনগণ। পিসাবরাও ক্ষমতার মালিক মনে করে পিসাবদেরকে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ মিন জালিম। ভাইরা আমার, আজমির শরীফ আছে না, শরীফ বলতে বলতে যে কোথায় চলে গেছে, যাই হোক, ওই আজমিরে কবরের উপরে লেখা আছে, ইয়া আসমান হ্যায় তেরা, ইয়া জমিন হ্যায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা, আয় খাজা আজমিরি। ইয়া আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, ওহে বাবা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসগুলো রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এইগুলো মক্কার কুফাররাও বিশ্বাস করত, এগুলো মক্কা কাফেররাও বিশ্বাস করত। রাত গেল অনেক হয়ে, এত রাত আমি বয়ানও করি না, বয়ান রাত্রে আমি ঠান্ডা হয়ে যাই আর কি, ডায়াবেটিস আছে তো। ভাইরা আমার, দেখাইতে গেলে অনেক বিষয় আছে মক্কার কুফফারদের সম্পর্কে। আমাদের দেশের মানুষেরা মনে করে ওরা আল্লাহ বিশ্বাস করত না, এটা মিথ্যা কথা। কি কথা এটা? মক্কার কুফফাররাও আল্লাহ বিশ্বাস করত, বরং এই দেশের মানুষেরা যেরকম বিশ্বাস করে, অধিকাংশ মানুষ সব না, এরকম বিশ্বাস মক্কার কুফফাররা করত, বরং এসে ভালো করত। আমি একটু দেখাই, যখন বসছি না আপনারা শোনার জন্য, শুনেন আর কি করবেন। কোরআনুল কারিমের সুরায়ে যুখরুফ 43 নম্বর সুরার 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লাইয়াকুলুন আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুন আল্লাহ, তারা বলবেন সৃষ্টি করেছেন কে? তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে? মক্কার কাফেররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে? মিল আছে না? এইসবে পার্থক্য নাই। আরো সামনে চলুন, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 9 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন, মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে, লাইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে, খালাকাহুন্নাল আজিজুল আলিম, এই সব কিছুকে সৃষ্টি করেছেন এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বিশ্বাস করি আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মক্কার কাফেররাও বিশ্বাস করত কাকে? আল্লাহকে। পার্থক্য আছে এতে? এইগুলিতে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 63 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মান নাযযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয় কে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে আল্লাহ। তাহলে মক্কার কুফাররাও বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ, ঠিক কিনা? আর আমার দেশের মুসলমানদের অবস্থা কি, কয়েকদিন আগে দেখেন না পত্রিকায় ভাষণ দিল শাসক গোষ্ঠী, বলল মা দুর্গা দেবী হাতির পিঠে চড়ে পৃথিবীতে এসেছেন, এজন্য দেশ ফলে ফসলে ভরে গেছে। আর যাজক গোষ্ঠী বলে পীরের নজর পড়েছে বলে ফসল বেশি হয়ে গেছে, ঠিক কিনা? মিল আছে সব দিক দেয়। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, ওলা ইনসাল তাহুম মান নাযযালা মিনাস সামাই মাআন, যদি ওদেরকে জিজ্ঞাসা করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, মক্কার কুফাররাও বলবে এগুলো সব করেন কে আল্লাহ। আমি কোরআন আয়াতের নম্বর বলে দিচ্ছি, সূরা আনকাবুত 63 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের পরিচালক তাও বিশ্বাস করত কাফেররাও। কোরআন বলছে ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে এবং আসমানে এবং জমিনে চন্দ্র সূর্য কে স্থাপন করেছে, কে চন্দ্র সূর্য কে নিয়ন্ত্রণ করে, কে চন্দ্র সূর্য কে তোমাদের খেদমতে লাগিয়ে দিয়েছেন, লায়াকুলুনাল্লাহ, তারা বলে সব করেন কে আল্লাহ। এবারে ফেরাউন বিশ্বাস করে আল্লাহ, খালি একজন, অনেক আল্লাহ বিশ্বাস করত ফেরাউন। কোরআনই আছে সুরায় আরাফ 7 নম্বর সুরার 127 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। আল্লাহ তাআলা বলছেন ফেরাউনকে তার সভার মন্ত্রী পরিষদ তার সভাসদবর্গ তাকে বলল, তুমি মূসা এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফাসাদ করবে আর তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার বোঝা গেল ফেরাউনেরও আল্লাহ ছিল। ফেরাউনের কি ছিল? অনেকগুলো আল্লাহ ছিল, সেও আল্লাহ বিশ্বাস করত। সে যে আল্লাহ দাবি করেছিল ওটা ছিল মিশরের, মিশরের আল্লাহ দাবি করেছিল, যেমন আমাদের শাসকরা দাবি করে বাংলাদেশের সমস্ত ক্ষমতার মালিক, ওটাও কোরআনে আছে সূরা যুখরুফের 51 নম্বর আয়াত ওটা আছে। ওয়ানাদা ফিরাউনু ফি কওমিহি قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। বোঝা গেল ফেরাউন মিশরের সার্বভৌম ক্ষমতার দাবি করত আর মিশরের আইনের নেতা মানত, আইন প্রণয়নকারী দাবি করত, মিশরের সব ক্ষমতার মালিক সেই হিসাবে আল্লাহ দাবি করেছে আর মিশরের সমস্ত আইনের মালিক সেই হিসাবে নিজের রব দাবি করেছে, ঠিক কিনা? নইলে মিশরও ফেরাউনও আল্লাহ বিশ্বাস করত। এবারে আসুন, শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে, কে বিশ্বাস করে? শয়তান বিশ্বাস করে না, দলিল আছে সূরা আরাফের 15 নম্বরতে আছে, ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান আল্লাহর কাছে জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে প্রার্থনা করেছে কার কাছে? আল্লাহর কাছে। বিপদে পড়ে শয়তানে প্রার্থনা করে কার কাছে? আর আমার দেশের খাজা বাবার মুরিদেরা মাজার পূজারীরা বিপদে পড়ে সাহায্য চাই কার কাছে? মাজারে যায়, পীরের কাছে যায়। শয়তান সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, কোরআনে দলিল আছে সূরা আরাফের 15 নম্বর, আল্লাহ বলছেন ক্বালা, শয়তান বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে ওই দিন পর্যন্ত অবকাশ দাও যেদিন নতুন করে আবার মানুষকে জীবিত করা হবে, তার মানে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বলেন যা তোকে দেওয়া হলো। আবার একই আয়াত আরেকরকম একটু আছে, সূরা হিজর 36 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আছে, ক্বালা রাব্বি, কি সুন্দর ডাক, আরো সুন্দর, ক্বালা রাব্বি, শয়তান বলল রাব্বি আমার রব, ফাঙ্গজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। কে বলেছে? কাকে ডাকে? কি সুন্দর ডাক, ক্বালা রাব্বি ও আমার রব, ফাঙ্গজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। শয়তান ও কোন ভায়া মাধ্যম বিশ্বাস করে না। আর আমার যুগের যাজকেরা বলে যে আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, ঠিক কিনা? আসতেছে একটু পরে আলোচনায়। যাই হোক, শয়তানে দাবি করলো, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হে আমার রব, ফাঙ্গজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, এইরকম ভাবে শয়তান এক জায়গায় বলেছে সূরা হাসরের 16 নম্বর আয়াতে, সে বলছে ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যিনি গোটা জগৎসমূহের রব। কে বলছে? শয়তান বলছে। এরকম আরো অনেক আয়াত আছে ভাইরা আমার। এবারে আমাদের মনে রাখতে হবে, তাহলে মক্কার কুফফাররাও আল্লাহ বিশ্বাস করত, এইখানে কোনো পার্থক্য নাই। ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে। কোরআন বলছে সূরা মায়েদার 18 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ক্বালাতিল ইয়াহুদু ওয়ান-নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা হচ্ছে আল্লাহর আবনা। আবনা মানে আল্লাহর সন্তান, আল্লাহর নাতি পুতি। ওয়া হিব্বাউহু, এবং প্রিয় নাতি, তেজ্য পুত্র না। আবনা ইবনুনের বহুবচন, ইবনুন মানে পুত্র, আর বহুবচনে পুত্র এবং নাতি পুতি সব মিলিয়ে হয় কি আবনা। তার ইহুদি এবং খ্রিস্টানরা দাবি করে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং নাতি পুতি। আপনি বলবেন তেজ্য পুত্র, তাও বলতে পারবেন না। আল্লাহ বলছেন ওয়াহিব্বাহু, ওরা দাবি করে একেবারে প্রিয় পুত্র। তাহলে যদি নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে, তারা আল্লাহ বিশ্বাস করে কিনা? তাহলে বোঝা গেল এই সবাই আল্লাহ বিশ্বাস করে। এবারে বলবেন যে হুজুর, ওরা তো মূর্তি পূজা করে, আমরা তো আর মূর্তি পূজা করি না, আমরা পীরের কাছে মুরিদ হই। ও আমার ভাইয়েরা, এবারে তোমাদের মূর্তি পূজকদের সঙ্গে মিল প্রমাণ করব, যদি কোরআন থেকে প্রমাণ হয় তাহলে তওবা করো। অ মুসলমান, পরিষ্কার বুঝে নাও, মক্কার লোকেরা মূর্তি পূজা করত ঠিকই, ওই মূর্তিকে আল্লাহ বিশ্বাস করত না, ওই মূর্তিকে ওরা বিধানদাতা বিশ্বাস করত না, ওই মূর্তির কোনো গোলামিও তারা করত না। কোরআন বলছে সূরা শুরা 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বলছে সূরা জুমার 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করে, পূজা করে, মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, মক্কার আবু জাহেল আবুল হাবরা যারা মূর্তির পূজা করত, আল্লাহ তাআলা বলছেন এই মূর্তি পূজকরা যারা মূর্তি পূজা করে ওদেরকে জিজ্ঞেস করো কেন পূজা করো, তোমরা কে কে আল্লাহ বিশ্বাস করো? আল্লাহ বলছেন না, তা ওরা বলে না, ওরা বলে মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, মা নাবুদুহুম, আমরা এই দেবদেবীকে ইবাদত করি না, এইগুলোর পূজা করি না, আমরা এগুলোকে আল্লাহ বিশ্বাস করি না, শুধুমাত্র একটা উদ্দেশ্যে এদের পূজা করি, ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, এরা সামান্য হলেও আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কি জন্য? মূর্তি ওকে পার করে দিবে সেজন্য, মূর্তি ওর খাদ্য দিবে, রিজিক দিবে, এই জন্য মূর্তি ওর মাবুদ সেজন্য না? কিছুই না, শুধু একটাই উদ্দেশ্য, এই মূর্তিগুলো ওদেরকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে, আল্লাহর নিকটে পৌঁছাই দেবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আর একটা শুনুন ভালো করে, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওই মূর্তি পূজকেরা, মূর্তি পূজা করে যারা, তারা এমন কিছুর পূজা করছে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়াকুলুনা, এবং তারা বলে, হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই দেবদেবী আর মূর্তিগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। কি হিসাবে? কি হিসাবে? মক্কার মূর্তি পূজকরা তাহলে বোঝা গেল মূর্তি পূজা করত আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে। এবারে আসুন, পীর সাহেবরাও পরিষ্কার লিখে দিয়েছে পীরের কাছে যাইবে কি জন্য, লেখছে মাধ্যম হিসাবে। পীর সাহেবরাও বলে, আমরা আল্লাহ না, আমাদেরকে ইবাদত করবানা, আমাদের সেজদা করবানা, ভালো কথা, কিন্তু লিখে দিয়েছে, লিখে দিয়েছে, পরিষ্কার করে লিখে দিয়েছে, আল্লাহু আকবার, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। কি লেখছে বইয়ের নাম? সে বেদে মারেফাত 34 নম্বর পৃষ্ঠা লেখছে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন। তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট শুনতে চায় না, কি করতে চায় না? ও আমার ভাইয়েরা, এবারে পরিষ্কার হয়ে গেল, যেই রকম ভাবে মক্কার কুফাররা মূর্তিদেরকে ভায়া মাধ্যম মনে করত, ঠিক মূর্তি পূজকদের মতো পীরের মুরিদেরা অফিস সাহেবদেরকে ভায়া মাধ্যম মনে করে, ঠিক কিনা? পীরের মুরিদরা বিশ্বাস করে আল্লাহকে ডাইরেক্ট বললে আল্লাহ মাফ করতে চায় না, শুনতে চায় না, পীর লিখে দিয়েছে। আর ওই মক্কার কুফাররা মূর্তি পূজকরা বিশ্বাস করত সরাসরি আল্লাহকে ডাকলে পাওয়া যাবে না। মিল আছে কিনা? শাসকদের সঙ্গে মিল আছে, শাসকরাও বলে, ও দেখবেন ওরা বলে, কয়ে যে দুনিয়ার আদালতে মামলা করতে গেলে উকিল ধরতে হয়, উকিল ছাড়া পারা যায় না, আল্লাহর আদালতে মামলা হলে ও তো উকিল লাগবে, সেই উকিল পীর সাহেবরা। তাহলে এখানেও মিল আছে কিনা? এবারে ভাইরা আসব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, আমার দরবারে কোন উকিল নাই, কোন ব্যারিস্টার নাই। অকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকাল রাব্বুকুম, তোমাদের রবের হুকুম শোনো, তোমাদের রব ডেকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। কে বলেছেন? আল্লাহ বলছেন, আমাকে ডাক দাও, আমি ডাকে সাড়া দিব, কোনো ভায়া দরকার নাই, কোনো মাধ্যম দরকার নাই, উদউনি, আমাকে ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সূরা গাফের আল মুমিন 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমাকে তোমার ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি ডাকে সাড়া দিব, কোন ভয় মাধ্যম আছে? এরপরে আরেকটা আয়াত পরিষ্কার বলা আছে সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে নবী, আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছে রয়েছি, উজিবু দাওয়াতাদ দাই, আমি আহ্বানকারীর আহ্বানে ডাকে সাড়া দেই, ইদা দানি, যখন সে ডাক দেয়, যখন সে ডাক দেয়, কথাটা আগে পরে বলেছেন, আগে বলেছেন উজিবু দাওয়াতাদ দাই, তার মানে হচ্ছে যেন তার ডাক দেওয়ার আগেই আমি লাব্বাইক বলে হাজির হব, কবুল করে নেই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাই, ইদা দানি, আমি বান্দার আহ্বানে সাড়া দেই, ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাক দেয়। আল্লাহ বলছেন, ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে যেন বান্দারা আমার কাছেই চায়, আমাকেই ডাকে, আমার কাছে হেদায়েত চায়, আমাকে যেন তারা ডাকে, কোনো ভয় যেন না পায়, তবে হেদায়েত পাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বললেন ডাইরেক্ট শুনি, এবারে তুমি বলবা যে আল্লাহ তুমি তো দূরে থাকো, কেমনে শুনো? আল্লাহ তাআলা বলেন না না দূরে থাকি না, আমার এলেম তোমার কাছেই আছে, আমি থাকি আরশে, আমার এলেম আছে ফরশে, থাকি কোথায়? এই কেন আবার গন্ডগোল? পীরের কো সংঘর্ষ আছে, পীরেরা বিশ্বাস করে আল্লাহ সবার অন্তরের মধ্যে আছে, কোথায় আছে সে বিষয়টা একটু পরে আসতেছি। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চৌক আছে, আমার এলেম আমার জ্ঞান তোমার গর্দানের সাহারগের চৌক আছে, তুমি ডাক দিবে, ডাক দিতে তোমার দেরি আমার শুনতে কোনো দেরি হবে না। এবারে তুমি ভয় পেতে পারো, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চায় না, আল্লাহ মাফ করতে চাহেন না। পীর বললে তারপরে আল্লাহ শুনবে, চরমারাই পীরের বই, কোন বন্ড পীরের বই না, কিন্তু হক্কানি পীর, কিসের পীর? হক্কানি পীর লিখে দিয়ে কাজে, এই জন্য ঠিক আছে নাকি? লিখে দিয়েছেন বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না। আল্লাহ কয় না আমি এরকম না, মিথ্যা বলেছে পীর, মিথ্যা বলেছে। আল্লাহ বলছেন আমি সব শুনি, আমার কাছে ভয় নাই। সূরা হিজরের 49 নম্বর আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, নাব্বি ইবাদি আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে বলে দিন আমি মাফ করতে চাই না, এরকম আল্লাহ আমি না, আন্নি আনাল গফুরুর রহিম আমি বড় দয়ালু এবং ক্ষমাশীল, গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু, আমি কোন রাগান্বিত রব না, আমি মাফ করতে চাই না এরকম রব না, আমি মাফ করতে চাই। আমি বান্দাকে ডাকি, আ বান্দা আসো মাফ চাও, যত গুনাহ করেছ আমার কাছে ধরনা দাও, তওবা করো। কবুল ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলছেন নৈরাশ হইও না, আল্লাহ বলছেন যত অন্যায় করো সব মাফ করে দিব, কোন নৈরাশ হইও না। সূরা জুমারের 53 নম্বরে পরিষ্কার বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বললেন ভয় পেও না, সব গুনাহ আমি ক্ষমা করে দিব। আর পীর সাহেব বললেন আল্লাহ মাফ করতে চান না। ও ভাইজান, পীর সাহেবটা মানবো না আল্লাহটা মানবো? পীর সাহেবের মুরিদদেরকে বলবো ভাইজান খেপে লাভ নাই, রাগ করে লাভ নাই, কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, অনুগ্রহ করে কান দিয়ে শুনো, বইগুলো হাতে নিয়ে পড়ো, তোমাদের পীরের দরবারের বই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ মাফ করতে চান, আল্লাহ মাফ করার জন্য তৈরি আছেন, ডাকেন। আর পীর সাহেব বললো বান্দা কে মাফ করতে চায় না, পীর না বললে আল্লাহ মাফ করতে চায় না। এবারে মূর্তি পূজকদের কাছে আসো, মূর্তি পূজকরা তো এই কথাটাই বলে। একবার আজমিরে গিয়েছিল জওহরলাল নেহরু, তো গিয়ে দেখলো যে মুসলমানেরা আজমিরে মাজারে পূজা করে, সেজদা করে, টাকা দেয়, পয়সা দেয়, কেউ সেজদা করে, কেউ প্রার্থনা করে। তখন তিনি সঙ্গীদেরকে বললেন যে খামাখা তোমরা মুসলমান আর হিন্দু ঝগড়া করো, হিন্দু আর মুসলমান মে কোই ফরক নেই হ্যায়, বাস্তবে হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরাও তাদের বুজুর্গদের পূজা করে আর মুসলমানরাও বুজুর্গদের পূজা করে, পার্থক্য হলো হিন্দুরা বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে, আর মুসলমানরা বুজুর্গদেরকে কবরের ভিতরে রেখে তারপরে পূজা করে, ঠিক কিনা? উনি কথাই বলেছেন, এতটুকুই পার্থক্য। মক্কার কুফফাররাও মূর্তি পূজা করত, পাথরের মূর্তি, ব্যাসকমল এতটুকু, এই মূর্তি আল্লাহর বিধান পরিবর্তন করতে পারে না। 360টা মূর্তি ছিল, আমরাও রাষ্ট্রীয়ভাবে কিছু মূর্তি তৈরি করেছি, সংসদে বসে এই মূর্তিগুলো জীবিত মূর্তি, এরা আল্লাহর আইন পরিবর্তন করে, ঠিক কিনা? আর ধর্মীয়ভাবে কিছু মূর্তি আছে, সেই মূর্তিগুলো হচ্ছে পীর সাহেবরা যারা আল্লাহর বিধানকে পাল্টে দিয়ে নিজেরা বিভিন্ন তরিকা তৈরি করে, ঠিক কিনা? এবারে আসুন, পীর সাহেবরা বলে দল অনেকগুলো, রাজনৈতিক যারা করে তারাও দল অনেকগুলো, সরকার বলে দল অনেকগুলো, গণতন্ত্র আছে না? গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে অনেক দল থাকবে, একটা সরকারি দল, অনেকগুলো বিরোধী দল, এর মধ্যে একটা প্রধান বিরোধী দল, ঠিক কিনা? এটা গণতন্ত্রের স্লোগান। গণতন্ত্রে কয়েকটা স্লোগান আছে, এক হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে আইন আসবে জনগণের থেকে, অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ঠিক কিনা? আল্লাহ কি বলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইনের উৎস আল্লাহ, অব দ্য আল্লাহ বাই দ্য ওহী ফর দ্য পিপল, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, শাসক গোষ্ঠী বলল আল্লাহর বিধান এগুলো চলবে না, অনেকগুলো দল তৈরি করতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো। আর পীরসাহেবরা বলল যে না, শাসকরা বলল অনেকগুলো দল থাকবে, গণতান্ত্রিক দল থাকবে অনেকগুলো, আর আমাদের পীরসাহেবরাও বলল দল অনেক থাকবে। এই বইগুলোর প্রত্যেকটা বইতে লিখেছে চিশতিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক লিখে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, জানিয়া রাখিবেন, দোজখের আজাবের পথ বন্ধ করিয়া বেরতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। কয় তরিকা? 126। তার মধ্যে চিশতিয়া সাবেরিয়ার তরিকা একেবারে শর্টকাট, ওই একই বই ভেদে মারেফা চরমানি দরবারের বই। এছাড়া সব বইটি আছে কথাটা ওদের, এদের একটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সব বইটি আছে। আসুন এবারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। শাসকরাও বলল তরিকা অনেকগুলো, যাজকরা বলল তরিকা অনেকগুলো, যাজকরা বলল 126 তরিকা। আবার আর এক বই আছে আমার কাছে সুফি দর্শন, এখানে লিখেছে 350 তরিকা। ও আমার ভাইরা, মিল আছে কিনা? এবারে আল্লাহর কাছে জিজ্ঞেস করবো, আল্লাহ তোমার তরিকা আসলে কয়টা? পীর সাহেব বলেন কিতাবে লিখেছে 126 তরিকা, কোন কিতাবের নাম টাম বলে নাই। বুঝতে পারি এই কিতাব কোরআন না, এই কিতাব হাদিস না, নিশ্চয়ই এটা শয়তানের ডায়েরি হতে পারে। কি হতে পারে? শয়তানের ডায়েরিতে 126 তরিকা থাকতে পারে, ঠিক কিনা? নতুবা আল্লাহর কালামে আল্লাহ বলছেন, কোরআন অনুকেই পরিষ্কার করে দিয়েছেন সুরায় নাহালের 9 নম্বর আল্লাহ বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শা লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা দেখানো, সরল পথ সোজা রাস্তা দেখাবার দায়িত্ব কার? আল্লাহ তাআলা এরপরে বলছেন অমিনহা জায়ের, অনেক রাস্তা আছে, বাঁকা রাস্তা, বক্ররেখা আছে। ওয়ালাউ শা, যদি আল্লাহ তাআলা ইচ্ছে করতেন, লাহাদাকুম আজমাইন, তাহলে তোমাদের সমস্ত মানুষকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু আল্লাহ ইচ্ছাটা করেন নাই। আল্লাহ বলছেন ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি দুইটা রাস্তা, হেদায়েতের রাস্তা পরিষ্কার করে দিয়েছি, এখন যে চায় সেই রাস্তা মেনে আমার কৃতজ্ঞতা আদায় করবে, আর যে চায় সে গোমরা হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সেই দায়িত্ব, আর আল্লাহ কাসদুস সাবিল, আল্লাহর দায়িত্ব হচ্ছে সরল রাস্তা দেখানো, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তাআলা ভুল করেন নাই। আল্লাহ তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে একমাত্র আমার রাস্তা, মুস্তাকিমান যা সরল এবং সোজা, যে রাস্তা কোনো বাঁকা নাই, যে রাস্তার কোনো গলি নাই, সরল রেখা সোজা রাস্তা রাজপথ। ফাত্তাবিউহু, তোমরা এই সরল সোজা রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার খবরদার তোমরা অনেকগুলো রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আল্লাহর রাস্তা থেকে পৃথক করে ফেলবে। যালিকুম কুম বিহি, খবরদার শুনে রেখো, এটাই তোমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়াত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবারে আল্লাহর দেখানো রাস্তা কয়টা? পীর সাহেব দেখাইলেন কয়টা? পীর সাহেবেরটা মানবো না আল্লাহরটা মানবো? পরিষ্কার হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলছেন কুল হাদিহি সাবিলি সূরা ইউসুফের 108 নম্বরাতে বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমরা ডাকবো কার দিকে? কি সুন্দর পরিষ্কার কথা, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই আমার রাস্তা, আমি একমাত্র আল্লাহ দিকে আহ্বান করবো। আহ্বান করবো কার দিকে? না কোনো দলের দিকে। ইসলামে দল তৈরি করার অধিকার নাই, ইসলামে একটা দল, তার নাম ইসলাম, ঠিক কিনা? আর কোন দল নাই, কোন ফেরকা নাই, সবগুলো বাতিল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। হে নবী, আপনি জেনে রাখুন, জানিয়ে দিন, যারা আল্লাহর দিনকে তাফরিক করে দিয়েছে, দিনের মধ্যে বিভিন্ন দল উপদল সৃষ্টি করেছে, ফাররাকু দীনহুম, যারা আল্লাহর দিনকে তাফরিক করেছে, বিচ্ছিন্ন করেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের থেকে কোনো অংশে মিল নাই, আপনার থেকে তারা ভিন্ন, আপনি তাদের থেকে ভিন্ন। আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের মধ্যে কোন তাফরিক নাই, কোন ফেরকা নাই। আজকে যারা ফেরকা তৈরি করলো, মুসলমানদের টুপি ভাগ করলো, জামা ভাগ করলো, মুসলমানদের তরিকা ভাগ করে দিল, কেউ চিশতিয়া, কেউ কাদরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, এত তরিকা তৈরি করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, লাস্তা মিনহুম ফি শাইইন, আল্লাহর নবীও সাবধান করেছেন, পরিষ্কার হাদিসে বলা আছে, লাইয়াতিয়ান্না আলা উম্মা মা আতা আলা বনি ইসরাইল হাজওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা আলা উম্মা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইলদের মতো আমার উম্মতরা তাদের অনুসরণ করবে, একেবারে জুতা যেমন পায়ের সঙ্গে মিশে থাকে, এরকম বনি ইসরাইলদের সঙ্গে মিল রেখে কাজ করবে। এমন কি যদি তাদের মধ্যে কোনো ব্যক্তি নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে থাকে, আমার উম্মতের মধ্যে সেরকম লোক পাওয়া যাবে। এরপরে বলছেন, ওয়া ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান, জেনে রাখো বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়াতাফতাই উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত অচিরে 73 ফেরকায় বিভক্ত হবে, বেশি না কম? ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি না কম? একদল বেশি। এরপরে বলছেন, কুল্লুহুম ফিন্নার, এই সব দলগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা দল মাত্র নাজাত পাবে। কয়টা দল নাজাত পাবে? সেই দলটা কি চিশতিয়া সাবেরিয়া শর্টকাট? 156 তরিকা, তাহলে শর্টকাট বলছে কোনটা? আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত পাবে। ও আমার পীরের মুরিদ ভাইয়েরা খুব খেয়াল করে শুনো, আল্লাহর নবী যখন এই কথা বলছেন, তখন চিশতিয়াও ছিল না, কাদরিয়াও ছিল না, নকশবন্দিও ছিল না, 126 তরিকার কেউ ছিল না। আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ওয়া মা ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি। সাহাবারা প্রশ্ন করেন, মানে ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কোনটা যে দল নাজাত পাবে? আল্লাহর হাবিব পরিষ্কার করে বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে আছি, যেই পথের উপরে আছি, যেই তরিকার উপরে আছি, এই পথে মতে তরিকায় যারা চলবে, এরা একমাত্র নাজাত প্রাপ্ত দল, বাকি সব কোথায় যাবে? শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী একেবারে দাগ দিয়ে তারপরে বুঝাইলেন। হাদিসটা আছে মুসনাদে আহমদের 4142 নম্বর, নাসাই শরীফের 11175 নম্বর হাদিস, মিশকাতের 166 নম্বর হাদিস। হাদিসটা খুব সুন্দর। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাবার জন্য, কত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তান, আল্লাহর নবী আমাদেরকে বুঝানোর উদ্দেশ্যে একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ। এরপরে সুম্মা ক্বালা হাযা সাবীলুল্লাহ, এরপরে বললেন, এই সোজা দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে বললেন হাদি সুবুলুন, এই যে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলাম, এই দাগগুলো কি? আল্লাহর হাবিব বলছেন সুবুলুন, সুবুলুন শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা? এরপরে বলছেন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, কোরআন হাদিসের পথে চলতে চায়, তখন শয়তান কয় এই তরিকায় ঢুকো, ওই তরিকায় ঢুকো, আল্লাহকে পাইবা না, পাইতলে এই দরবারে যাও, ওই দরবারে যাও, এই তরিকার জিকির করো। ও মুসলমান জাতি, আল্লাহর হাবিব পরিষ্কার করে দিলেন এই সব রাস্তাগুলো শয়তানের রাস্তা, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান ওপ পেতে বসে আছে। যখনই কেউ সিরাতে মুস্তাকিমে চলতে চায়, শয়তান তাকে ওই গলিতে ঢুকাইয়া দেয়। কথাটা আমার না আল্লাহর রাসূলের কথা? ও ভাই মেশকাত খুলে দেখো, তোমার মেশকাত বাড়িতে থাকতে পারে, বাংলা আছে, মেশকাতের ইন্ডিয়ান ছাপা যেটা দেওবন্দের ছাপা, বড় মেশকাত, ওটার 30 নম্বর পৃষ্ঠা দৃষ্টি আছে, 2 নম্বর লাইনে, লাইনটা উপরে তার কষ্ট করে খুঁজে বের করতে না পাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, এরপরে যদি কেউ বলে এত বড় হুজুররা বুঝে না, বড় বুজুর্গেরা বুঝে না, আমি ওই ভাইদের জন্য আরো কয়েকটা বড় বড় অস্ত্র তৈরি করেছি। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে এই লোকগুলো বড়দের দোহাই দিয়ে যারা কাজ করো শুনে রেখো। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 123 নম্বর আয়াত বলছেন ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা জনপদে আকাবিরা মুজরিমিহা, মানে আকাবের আকাবের আকাবের রায় কাজটা করেছেন, আকাবের রায়টা বুঝেন নাই, আল্লাহ বলছেন প্রত্যেক জনপদে বড় বড় আকাবের মুজরিমিহা, বড় বড় মুজরিম আমি অপরাধী তৈরি করে দিয়েছি, যারা ওখানে বসে চক্রান্ত করে আল্লাহর দিনকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, ওরা চক্রান্ত করে যতই ক্ষতি করার চাক না কেন, আরা নিজেদেরই ক্ষতি করবে, তোমার কিছুই করতে পারবে না। ও মুমিন ভাইয়েরা, যারা কোরআন এবং হাদিসের পথে আছো, ভয় পেলে চলবে না, জেনে রাখো আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন ওরা যতই চক্রান্ত করুক ওরা নিজেরই ক্ষতি করবে, তোমাদের কোনো ক্ষতি করতে কিয়ামতের মাঠে ওরা আফসোস করে বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া তাওয়াতানার রাসূলা, হায় আফসোস যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুগত করতাম। সূরা আহজাবের একেবারে 66 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলো আছে। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, তারা বলবে রব্বুল আলামিন ইন্না আতানা, নিশ্চয় আমরা আনুগত্য করেছি, আমরা তরিকা মেনেছি, কাদের তরিকা? সাদাতানা ওয়া কুবারানা, আমাদের নেতাদের তরিকা, রাজনৈতিক লিডাররা। ওয়া কুবারানা, আমাদের মুরব্বীদের তরিকা, এটা কারা বোঝেন নাই কিছু? আল্লাহ তাআলা দুই দিক রাখ ঠিক রেখেছেন, আল্লাহও দুই দিক ঠিক রেখেছেন, তরিকা আবিষ্কার করে তো কয় দল লোকে, একদিকে রাজনৈতিক লিডাররা দল তৈরি করে, আর তাদের কর্মীরা গিয়ে তাদের নামে মিছিল করে, আর একদিকে পীর সাহেবরা তরিকা তৈরি করে। কিয়ামতের মাঠে এই দুই দলের মানুষরা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, ও আমাদের রব আমরা আনুগত্য করেছি, আমরা ইতাআত করেছি, সাদাতানা, সাদাতানা মানে সর্দার, নেতা, তো নেতাদের আনুগত্য করে কারা? রাজনৈতিক কর্মীরা, ঠিক কিনা? এরা বলবে এটা। আর মুরিদরা কি বলবে? ওয়াকুবারা আনা, আমরা আমাদের বুজুর্গদের বড়দের অনেক আনুগত্য করেছি, বড় আলেমরা যা বলেছে, বড় পীর যা বলেছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়েছে। ও রব্বুল আলামিন, আমরা আজকে তোমাদের কাছে, তোমার কাছে বলি, রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন তারা সেদিন আফসোস করে বলবে, রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব, ও আল্লাহ তুমি ওদেরকে ডবল শাস্তি দাও, ওদেরটাও দাও আমাদেরটাও দাও। ওয়ালানহুম লানান কাবীরা, আল্লাহ তাআলা সেজন্য বলছেন, শোনো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেই পীরদেরকে ডাকো, যেই পীর শব্দেরকে তোমরা আহ্বান করছো, ও মুসলমানরা ভালো করে শুনে রেখো, মাজারে গিয়ে, দরগায় গিয়ে, দুর্গায় গিয়ে যারা পীরের কাছে প্রার্থনা করছো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। সূরা আল আরাফ 194 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেই পীরদেরকে ডাকছো, যেই মাজারওয়ালাকে আহ্বান করছো, যেই দেবদেবীকে আহ্বান করছো, যেই মূর্তিদেরকে আহ্বান করছো, যাকে তোমরা আহ্বান করছো না কেন, ইবাদুন আমসালুকুম, তারা তোমাদের মতই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ওরাও তোমার, তুমি যেমন আল্লাহর গোলাম, ওরাও তেমন আল্লাহর গোলাম, খবরদার, ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম, ফালে তাদেরকে ডাকো, দেখি তারা তোমার ডাকে সাড়া দেয় কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সব আল্লাহর দরবারে ফকির, কার দরবারে ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। সব যখন বলল ইয়া আইয়ুহান্নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন, কাউকে ছাড়েন নাই, তোমাদের রাজাও ফকির, প্রজাও ফকির, পীর ফকির, মুরিদ ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, মাজার ফকির, বাজার ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন একমাত্র ধনী, একমাত্র ধনী কে? আল্লাহ, বাকি সব ফকির। আল্লাহ কেন ফকির বললেন, কোরআনে কেন ফকির বলা হলো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার ফকির, দুনিয়ার ভিক্ষুকের নিয়ম হলো, একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে আমি যেমন ভিক্ষুক ও তেমন ভিক্ষুক। দেখছে নাকি, এক খয়রাতি, এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, চায় না। আল্লাহ তাআলা ওই কথা স্মরণ করিয়ে বলছেন, ইয়া আইয়ুহান্নাস, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, কার দরবারে ফকির? তুমিও ফকির, যার দরবারে তোমার পিসাব ফকির কি, ওই একই দরবারের রাজাও ফকির, প্রজাও ফকির, ইমাম ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংকাওয়ালা ফকির, জুলফেদারাজ ফকির, গেসুদারাজ ফকির, গাউসুল আজম ফকির, বান্দা নামাজ ফকির, জুলফেদারাজ ফকির, খাজা নামাজ ফকির, গন বান, যত রকম নামাজ আছে সব নামাজ কি, সব ফকির, কারো কিছু দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ বলছেন, আমি একটা উদাহরণ দেই, কে বলছেন? আল্লাহ বলছে, একটা উদাহরণ দেয়, তোমরা ভালো করে কান লাগাইয়া শুনো। আল্লাহ তাআলা সূরায়ে হজের 73 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান্নাস দুরিবা মাসালুম ফাস্তামিউ লা, হে দুনিয়ার মানুষেরা, ও পীর সাহেবের মুরিদেরা, মাজার পূজারীরা, খুব ভালো করে শুনো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, দুরিবা মাসালুম ফাস্তামিউ লা, তোমাদের উদ্দেশ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, একটা তোমাদের মিসাল বোঝানো হচ্ছে, ফাস্তামিউ লাহু, তোমরা কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেই পীরশাবদেরকে ডাকো, যেই দেবদেবীদেরকে ডাকো, আর সেই যাজকদেরকে ডাকো, লাইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও তৈরি করতে পারে না, ওয়ালা বিজতামাউ লা, যদিও তারা সব একত্র হয়ে যায়, ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, আরে মাছি তৈরি কর তো দূরের কথা, ওদের সামনে থেকে মাছি যদি ওদের কোনো কিছু নিয়ে যায়, লায়াস্তানকিজুহু, মাছির কবল থেকে ওইটা ফিরাবার ক্ষমতা ওদের নাই। দাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ কৌতুক করে বলছেন কি না দুর্বল, যে পীর আর যে মুরিদ, যে প্রার্থনা করে আর যার কাছে করে, কত না দুর্বল। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন সবগুলো মুর্দা তার কাছে কিছুই তুমি পাইবা না। যাজকরা বলল না অনেক তরিকা আছে, পীরের কাছে গেলে প্রার্থনা করলে পাওয়া যাবে। এবারে আরো মিল আছে, খুব ভালো করে খেয়াল করে শুনুন। রাজনৈতিক লিডাররা যখন মরে তারাও অমর, তারা কি কবর পূজা আছে না এখানে? ওদেরও কবর পূজা আছে। নমিনেশন পাইতে হলে, মন্ত্রিত্ব পাইতে হলে আগে গিয়ে কি করতে হয়? কবরে সালাম করতে হয় না? হয়তো সংসদের পশ্চিম পাশে, ওই যে ডান পাশে, আর নইলে কোথায়? আরে টুঙ্গি পড়া কি আদিম পড়া জানেন না কি বলছে। আমার ভাইয়েরা, নির্বাচনে নমিনেশন পাইতে হইলে তোমাকে মাজারে যাইতে হয়, মন্ত্রিত্ব পাইতে হইলে মাজারে গিয়ে ফুল দিতে হয়, পীর সাহেবদের নৈকট্য অর্জন করতে গেলেও বাজারে কি দেওয়া লাগে? সেজদার ফুল দেওয়া লাগে। বিল আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি পরিষ্কার করে দিয়েছেন, শরিয়াতে যত রকম নামাজ আল্লাহ দিয়েছেন সব নামাজের উপসেজদা আছে। ফজরের নামাজ পড়ার উপসেজদা করো, জোহরের নামাজ পড়ার উপসেজদা করো, আসরের নামাজ পড়ার উপসেজদা করো, ঈদের নামাজ পড়ার উপসেজদা করো, জুমার নামাজ পড়ার উপসেজদা করো, যত রকমের সালাত আছে সব সালাতে নামাজের উপসেজদা করা ফরজ। কিন্তু খবরদার খবরদার, তোর নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, জানাজার নামাজ যদি বড় বড় পিসাবদের হয় রুকু সেজদা করা যায়? রুকু সেজদা করা হারাম। জানাজার নামাজ আব্দুল কাদের জিলানির হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ নিজামউদ্দিন আউলিয়ার হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আজমিরি খাজা মনচিস্তির হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ শাহ জালালের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। যত বড় বুজুর্গের জানাজা হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। কারণটা কি? সব নামাজের রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না। কারণটা কি চিন্তা করেছ ও মুসলমান? কারণ একটাই, জানাজ নামাজে তোমার সামনে লাশ আছে, কি আছে? লাশ আছে, লাশ যদি আল্লাহর জন্য সেজদা করে রুকু করে জানাজার মধ্যে, ওই মাজার পূজারী আর কবর পূজারী আর পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের জন্য সেজদা করা হলো, এইরকম ধোকা দিবে, বিভ্রান্ত করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানাজার লাশ যখন সামনে ছিল একেবারে মাত্র এক হাত থাকা, সেইটা এখন তোমার সামনের থেকে কবরে চলে গেল, মাঝখানে হুগলা আসলো, বাস আসলো, এরপরে তোমাকে কোন বিবেক মাজারে সেজদা করার জন্য অনুমতি দিল? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? এবারে পিসাব কি করলে জায়েজ করে দিল? সেররে হক জামে নূর বইয়ের নাম, সুরেশ্বরী পীরের বই, কি নাম লেখছে? মৌলানা মুর্শিদানা শাহ সুফি সৈয়দ আহমেদ আলী ওরফে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী, এই বেটা লিখে দিয়েছে সেজদা করা খালি জায়েজ না, বলছে সেজদা করা পাঁচ জায়গায় জায়েজ। পীরের পায়ে সেজদা করা যাবে, শিক্ষককে সেজদা করা যাবে, পিতামাতাকে সেজদা করা যাবে, প্রজারা রাজাকে সেজদা করতে পারবে। পরিষ্কার লেখা সেররে হক জামে নূর 85 নম্বর পৃষ্ঠা। এইরকম ভাবে সেজদা জায়েজ করে দিল। ও আমার ভাইয়েরা, হাদিস পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটরা দুনিয়ার বাদশা, ওদেরকে ওদের প্রজারা সেজদা করে, আপনি হচ্ছেন দুনিয়া আখেরাত উভয় জগতের সর্দার, আপনি তো সেজদা বড়যুক্ত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, যদি আল্লাহ ছাড়া আমি কাউকে সেজদা করার জন্য হুকুম দিতাম, তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কিন্তু তার মানে হচ্ছে এই, যখন মেয়ে লোকদেরকে সেজদা করার জন্য, স্বামীকে সেজদা করার জন্য অনুমতি দেওয়া হয় নাই, এই উম্মতে কারো জন্য সেজদা করা জায়েজ নাই, ঠিক কিনা? আল্লাহর নবীকে সেজদা করা গেল না, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সেজদা করতে পারলেন না। এরপরে যদি কোন পীর বলে ওলিদেরকে সেজদা করা যাবে, সেগুলো পীর না শয়তান। কারে শয়তান মি কুনি নামত ওলি, কারে শয়তান মি কুনি নামত ওলি, বর ওলি নস্ত লানত বর ওলি। শয়তানের মিশন বাস্তবায়ন করে আর নাম দেয় আল্লাহর ওলি, নাম দেয় কি তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লামরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এবারে আসুন আরো মিল আছে, ওরা ওদের নেতাদেরকে বলে অমর। হ্যাঁ অমর হয়ে যাচ্ছে না সব, ওরা কয় অমর, আর আমাদের পিসাবরাও বলে পিসাবরা জীবিত। পিসাবরা কি মিল আছে শাসকদের মধ্যে আর যাজকদের মধ্যে? পীর জীবিত, লেখছে হাদিস, বানাইছে জাল হাদিস, জাল হাদিস তৈরি করেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আল্লাহর ওলিরা মরে না। জাল হাদিস, ভুয়া হাদিস। ওরা আল হাদিস বলে কি বলে? এই বইগুলোর মধ্যে জাল হাদিসে ভরা আছে। কয়টা বলতে কোন দিক বলতে যাব? আর আবার বলে নবীজি ওরা ওজার মধ্যে বসে জীবিত আছে, নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, ওদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায়, মুসাফাও করে। হ্যাঁ ফাজাইলে তাবলিগে আছে, তাবলিগে ফাজাইলের মধ্যে আছে। নবীর কাছে একজনকে বলে নবী খাওয়ার নাই, পরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে নবী। ও আমার ভাইয়েরা, ফাজাইলে আমলে ফাজাইলে জিকির মধ্যে আছে, রেফাই নামক এক ব্যক্তি হজ করতে গেছে, আল্লাহর নবী ভিতর থেকে হাত বের করে মুসাফা করেছে, 90,000 লোকে তা দেখেছে, তার মধ্যে আব্দুল কাদের জিলানী বলে একজন। চিন্তা করতে পেরেছেন? এইটা তাবলিগ ওরা লেখছিল, আমি আশ্চর্য হই নাই। কিন্তু আপনারা জানেন আজাদ মসজিদের খতিব, ওই যে যাত্রাবাড়ি বড় কওমি মাদ্রাসা একটা, এইটা প্রিন্সিপাল, উনি একটা বই লিখেছেন আবার দাওয়াতুল হক নামে একটা বাংলাদেশ সংগঠন আছে দাওয়াতুল হক। এইটার উনি বাংলাদেশ না খালি ভারতবর্ষ না এশিয়া মহাদেশের আমির, উনি একটা বই লিখেছেন হায়াতে রেফাই। ওই বইটা ওই লোকের জীবনী, কভার পৃষ্ঠা লিখেছে, এটা ওই মহান বুজুর্গের জীবনী যিনি কতদিন 555 হিজরিতে হজ করতে গেলে আল্লাহর নবী ভিতর থেকে হাত বের করে মুসাফা করেছেন, 90,000 লোকে তা দেখেছেন, তার মধ্যে আব্দুল কাদের জিলানী একজন, নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর মেয়ে ফাতেমার জন্য হাত বের হলো না, নবীর স্ত্রী আয়েশার জন্য বের হলো না, আবু বকর ওমর ওসমানদের জন্য হাত বের হলো না, কোন সাহাবীর জন্য হাত বের হলো না। হাত বের হলো কার জন্য? রেফাইয়ের জন্য। কি বুজুর্গ মাশাআল্লাহ! আসল ব্যাপারটা হচ্ছে এদের কাছে এই বুজুর্গেরা অনেক বড় সাহাবীদের চেয়েও, ঠিক কিনা? এই জন্য বুজুর্গদের তালিকায় কোন সাহাবীদের নাম নাই, বুজুর্গদের তালিকায় নাম সব কোন রেফাইয়ার, কোন কাকিয়ার, বকি, এই যত নাম আছে। ও আমার ভাইয়েরা, এরা বলে নবী কবরে জীবিত, আর সাহাবীরাও কি ওলিরাও জীবিত। কোরআনের স্পষ্ট আয়াত, এটা ভিন্ন বিষয়, শহীদদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, শহীদদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। এই জীবিত মানে আমাদের মতো জীবিত না, এই জীবিত মানে হচ্ছে আল্লাহর কাছে এক বিশেষ প্রকারের জীবিত। কিন্তু যদি জীবিত আমাদের মতোই হয় তাহলে তাদের কবর দেওয়া যাচ্ছিল, আল্লাহর নবীকে কবর দেওয়া হয়েছে না? এই সুফিরা বলে পীর জীবিত কবর দিলে কি জন্য, জানাজা পড়লে কি জন্য? জীবিত লোকদের জানাজা পড়া যায় নাকি? জীবিতদের কবর দেওয়া যায়? ও আমার ভাইয়েরা, পরিষ্কার কোরআন আয়াত আছে সূরা জুমারের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণকারী আর ওরাও সবাই মৃত্যুবরণকারী। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, এরপরে তোমরা কিয়ামতের দিবসে তোমাদের রবের কাছে গিয়ে তোমরা ঝগড়া করো, মামলা করবা। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা ক্বাবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। মুহাম্মদ তো একজন মানুষই, কেবল মাত্র একজন রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগে যত রাসূল দুনিয়াতে আগমন করেছেন সব রাসূলরা মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আফাই মাতা ও কুতিলা, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মরে যায় বা নিহত হয়ে যায়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে? জেনে রাখো, মাইয়ান কালিবা আলা কিবাইহি, তোমাদের কোন ব্যক্তি যদি দিন থেকে সরে পিছনে চলে যাও, ফালাইয়াদুরাল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর যারা অটল থাকবে, ওয়াসায়াজ জিল্লাহু শাকিরিন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এই সূরার 34 এবং 35 নম্বরে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, আপনার আগেও কোন মানুষকে স্থায়ী জীবন দেওয়া হয় নাই, কোন মানুষকে না, কোন মানুষকে দেওয়া হয় নাই। আপনি যদি মৃত্যুবরণ করেন ওরা কি থাকবে? এরপরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোন প্রাণী জীবিত থাকতে পারবে না। এই কারণেই আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবীদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল যে নবী মরে নাই। এই বেদাতি, এই পীরের মুরিদরা যেমন বলে পীর মরে নাই, শয়তান এইরকম একটা খবর ছড়াইয়া দিল। এমনকি ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। তরবারি নিয়ে তিনি ঘুরতে লাগলেন, বললেন যে যে বলবে মুহাম্মদ মরে গেছে আমি তার গর্দানটা উড়িয়ে দেব। এ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ছিলেন, তিনি আসলেন, হাদিসে আসছে বুখারী হাদিস, আর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার নবী আখবারাতহু ক্বালাত আকবাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা ফারাসিহি মিন মাসকানিহি বিসুনহে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে বসবাসের স্থান ছিল সুনহুন নামক জায়গায়, ওখান থেকে ঘোড়ায় চড়ে আসলেন। হাত্তা নাযালা, তিনি অবতরণ করলেন, ফাদাখালাল মসজিদা, এরপরে মসজিদে ঢুকলেন, ফালাম ইউকাল্লিমিন নাসা, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, হাত্তা দাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশার ঘরে প্রবেশ করলেন, ফাতায়াম্মামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে তাইয়াম্মুম করাইলো, ওহু মুসাজ্জান বিবুরদিন হেবারাতিন, আল্লাহর নবী একটা নকশাদার চাদর দিয়ে ঢাকা ছিলেন, ফাকাশাফান ওয়াজহিহি, আবু বকর সিদ্দিক এসে আল্লাহর নবীর চেহারাটা খুললেন, সুম্মা আকাব্বা আলাইহি, এরপরে উপর হয়ে পড়লেন, ফাকাব্বারাহু, এরপরে আল্লাহর নবীকে চুমু দিলেন, সুম্মা বাকা, এরপরে আবু বকর কানলেন, ফাকালা, এরপরে বললেন, বে আবি আনতা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনার উপরে আমার পিতা কোরবান হয়ে যাক, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইনে, আপনার আর দুইবার মৃত্যু হবে না, আম্মাল মাউতাতাল্লাতি কুতিবাত আলাইকা ফাকাদ মুত্তাহা, যেই মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য লেখা ছিল সেই মৃত্যু আপনি মরে গেছেন, এখন আর কোন জীবন নাই। এরপরে তিনি খুতবা দিলেন, কি সুন্দর খুতবা, আম্মা বাদু ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, খবরদার তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ তাআলা জীবিত কখনো মৃত্যুবরণ করবে না, চিরঞ্জীব। চিরঞ্জীব কে? বুজুর্গদের বক্তব্য হলো পীরদের বক্তব্য, পীরেরা মরে না, জীবিত থাকে, পীরেরা সব দেখে মুরিদদের কলবে কি হচ্ছে, লেখছে পীর হচ্ছে মুরিদের কলবের গোয়েন্দা, ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালি আলাইহিল মুরিদু, পীর মুরিদের কলবে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, আর মুরিদের টের পায় না, মুরিদের কলবে সব দেখে, পীরের থেকে কলব মুতাওয়াজ্জ করতে হইবে। ও আল্লাহর বান্দারা, কোরআন বলছে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা মুতাওয়াজ্জ করলাম কার দিকে? আর পীরের মুরিদরা বলে, আমার কলব মুতাওয়াজ্জ পীরের কলবের দিকে, পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে। আমি বলি, তুমি যখন তোমার কলবটা পীরের কলবের দিকে মুতাওয়াজ্জ করলা, পীর সাহেবের কলব তখন পায়খানার দিকে মুতাওয়াজ্জ, তোমারটা কই যাইবে? পীরের কলব মুতাওয়াজ্জ তার বিবি সাহেবের কলবের দিকে, তোরটা কই যাইবে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ভাইরা আমার, অনেক কথা আরো রয়ে গেছে, পীরদের আরো অনেক কাহিনী আছে, শেষ পর্যন্ত আছে যে ইসলামই লাগে না, কি লাগে না, পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, এটাও আছে আমার বই থেকে রেফারেন্স সহ উল্লেখ করা আছে। এরপরে আছে পীর সাহেবরা সব দেখে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ সবকিছু দেখে, যাক সেই আলোচনা যেতে পারছি না, আমার পরবর্তী যিনি বয়ান করবেন তিনি এসে গেছেন, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে আর একটা বেয়াদবি, তা আমি সেজন্য আর দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে আরো বিস্তারিত আলোচনা হবে, কারণ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি যে আলোচনা করেছি যে দুই রকম মানুষেরা ইসলামের ধ্বংস করেছে, কয় রকম মানুষেরা, এটা কৌতুক দিয়ে ফিনিশ করেছি। একবারই একজন মেহমান গেল, মেহমানকে রাতে খাবার দাবার করাইয়া ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে, যেই খাটে উরস থাকে, কি থাকে উরস, উরস উরস ছিলেন না, মেহমানকে রাত্রে মশারিও দেয় নাই। এবারে মেহমান ঘুমাইতে পারে নাই, নিচের থেকে কামড়াইলো সারপোকায় আর উপর দিয়ে মশায়। এরপরে সকালবেলা মেজাজ এমনি খারাপ, মেজবানরা জিজ্ঞেস করে না যে ভাই রাত্রে ঘুমটা কেমন হলো, তো মেজবান যখন গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই রাত্রে ঘুম কেমন হলো, কোনো কষ্ট হয় নাই, তো মেহমান বলল যে না তেমন কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরত। আমাদের অবস্থাও সেরকম, আজকে মনে হচ্ছে হুদি খ্রিস্টান এবং তাদের দোসর শাসক গোষ্ঠী ইসলামকে ধ্বংস করে দিবে, আর একদিকে ইসলামের সর্বনাশ করছে নিচের থেকে সারপোকায়। কারা? এই পীর সাহেবরা। এই পীর সাহেবরা মুসলমানদের ঐক্য ধ্বংস করেছে, নতুবা মুসলমানদের একজন ইমাম থাকবে, যে ইমামকে মুসলমানরা বায়াত দিবে, সেই বায়াতের মাধ্যমে ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে মুসলিমরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাইলেন একজন মুমিনকে বন্দী করা হয়েছে, ওসমানকে বন্দী করে তখন কি বসেছিলেন নাকি? আল্লাহর নবী হুদায়বিয়ার সেই গাছের নিচের থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবা সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো। আল্লাহর নবী বললেন আমি খবর পেয়েছি আমার ওসমানকে রেখে হত্যা করা হয়েছে, ওসমান হত্যার বিচার করতে গিয়ে আমরা হয়তো শহীদ, নইলে মক্কা বিজয় করব, একটা লোক মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আছো? 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলো, সাহাবায়ে কেরাম কবিতা গাইতে লাগলো, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যেই জাতি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। বায়াত হয়ে গেল, মক্কায় খবর চলে গেল, মক্কার লোকেরা ভয় পেয়ে শেষ পর্যন্ত চুক্তি করতে আসলো। ও মুসলমান, বায়াত তো কোরআনে আছে, এই বায়াতের দলিল দিয়ে পেশ করে কোরআনে বলছে قد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره, মুমিনদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার কাছে বায়াত করছিল গাছের নিচে বসে, বায়াত তো পাওয়া গেল, খালি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন তা না। সূরা আল ফাতার 10 নম্বরতে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যারা আপনার হাতে বায়াত দিচ্ছিল ওরা আপনার হাতে বায়াত দেয় না, মূলত বায়াত দিয়েছেন কার হাতে? তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল, কার হাত ছিল? মুসলমান পরিষ্কার হয়ে গেল, বায়াত তো আছে, এই বায়াত কি বিশ্বাসের বায়াত? আজকে হাজার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, সেই বায়াত আজকে যদি একজন ইমাম থাকতো মুসলমানদের, যার নেতৃত্বে সব মুসলিমরা দলমত ভেঙে দিয়ে 300,000 মসজিদ আছে ইমাম সাহেবরা, হাজার হাজার মাদ্রাসা শিক্ষকরা ছাত্ররা সব যদি একজন ইমামের নেতৃত্বে বায়াত দিয়ে বাংলাদেশে ঘোষণা করে ইসলাম ছাড়া কিছু চলবে না, সেদিন থেকে বাংলাদেশে আর কিছু চলতে পারে? সেই বায়াতকে চিন্তাই করে নিয়ে গেছে পীর সাহেবরা। এখন পীর সাহেবদের ঘরে ঘরে বায়াত, এক এক পীরে 10 খলিফা, ঠিক কিনা? 10 খলিফা 20 খলি বায়াত নিচ্ছে। হাদিস পড়ুন, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন মুসলিম হিসেবে সহি হাদিস, আনাবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইযা বুয়িয়া লি খলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন একজন খলিফা থাকা অবস্থায় আরেকজন খলিফার বায়াত নেওয়া শুরু করে তোমরা দ্বিতীয় খলিফার গর্দানটা উড়িয়ে দাও, কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, অর্ডার দিয়েছেন। কাজী মুসলমানদের খলিফা থাকবে কয়জন? এখন বর্তমানে বাংলাদেশের খলিফা কয়জন আছে? হাজার হাজার খলিফা আছে, সব খলিফাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি একটা মাসে মাঠে জড়ো হন, সেইখানে সব একাত্র হলে আপনাদের একজনকে রেখে বাকি সবাইকে আল্লাহর নবীর আদেশ পালনার্থে মেহরবানি করে জবাই করে দেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনা আর করা গেল না, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, আর এত গভীর রাতে আমি আলোচনা করিও না। আপনারা যারা আমার লেকচার শুনেছেন সরাসরি, তারা জানেন যে এসার পরপর আমি বয়ান করি আড়াই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা বয়ান চলতে থাকে। কারণ এই তাবলি পীর বলেন এমন অনেক রয়ে গেছে পীরদের, আসলে আমার দশ পৃষ্ঠে আমি নোট করি, যাচ্ছে নোট করে আসতে দেরি হয়ে গেছে, তো এর মধ্যে পাঁচ পৃষ্ঠেও জানে এখনো। তাহলে পীরদের আরো অনেক মজার কাহিনী আছে এখানে। পীরদের আকিদা হচ্ছে, মুরিদদের আকিদা হচ্ছে যে নবীদের চেয়েও অলিদের মর্যাদা অনেক বেশি, দলিল আছে আমার কাছে। কারণ কি, নবুয়ত লেখছে কেন যে নিশ্চয়ই নবুয়তের দরজা তো বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা অলিদের দরজা বন্ধ হয়, কেমন আসবে? কাজে এই দিক দিয়ে অলি বেশি, বুজুর্গ বেশি। এরপরে লিখেছে নবীরা ওহি পায় জিব্রাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, আর বুজুর্গেরা ওহি পায় ডাইরেক্ট সরাসরি আল্লাহর থেকে। এটা আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায় ডাইরেক্ট। পীরদের বইতে পরিষ্কার লেখা আছে, রে মানুষ সব লেখা আছে এখানে, মিয়ানে আসে কে মাসু কিরঞ্জিস কিরামান কাতিবিনের আহম খবর নিস, কিরামান কাতিবিনের খবর থাকে না, জিব্রাইলের দরকার হয় না, সরাসরি তারা আল্লাহর থেকে ওহি পায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম তারা বলে নবীরা তো গায়েব জানে না। এটা আমার ওই যে দুই রকম পীর আছে, এক প্রকারের পীর তোমার নবীও গায়েব জানে, আর এক প্রকারের পীর বলে নবীরা গায়েব জানে না, তবে বুজুর্গেরা কাশফ দিয়ে সব দেখে। বুজুর্গেরা কি করে? কাশফ খোলা থাকে, সব দেখে। এইরকম আকিদা আছে, এরকম আরো অনেক মারাত্মক মারাত্মক আকিদা আছে। যাই হোক, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই মাহফিল করার উদ্দেশ্য কাউকে ক্ষিপ্ত করা না, কাউকে মজাক করা না, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা না। প্রথম শর্ত হচ্ছে নিজেদের ইমানকে ক্লিয়ার করা, যাতে করে আমাদের মধ্যে এই শিরিক না ঢুকে, পীর মুরিদের শিরিক যেন আমাদের মধ্যে না ঢুকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা ছিলেন, পীরের মুরিদরা বলে যে কিয়ামতের মাঠে তো আল্লাহ তাআলা এক একজন ইমামের নেতৃত্বে ডাকবে, কোরআনে আছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সুতরাং তোমাদের যা ওই পীর নাই, ইমাম নাই, এরা ওইখানে মাঠে পড়ে থাকবা, আমরা বলবো ওই মাঠে আল্লাহর নবীও থাকবেন কিনা। তোমরা যখন তোমাদের পীরদের নেতৃত্বে ওই 72 ফেরকার অনুসারে হয়ে জাহান্নামে যাইবা, তখন ওই মাঠে আল্লাহর নবীও থাকবেন কিনা? আল্লাহর নবী যেই দলে থাকবেন, আমরা যারা কোন দলের মধ্যে নাই, আল্লাহর নবীর দলকে মানি, তারা নবীর সঙ্গে জান্নাতে যাবেন, সেটা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।